হয়েছে বলি কি শুন, হারিয়ে ফেলেছি মন, করবি কি আর সেই উপহার পেয়েছি অনেকক্ষণ। একে একে হলে দুই, চাই না আর কিছুই, আমাদের যেন ঘিরে ঘিরে রাখে শাল মহলের বন। তুই ভোর হয়ে আয় আমার ভাঙাতে ঘুম, তুই রাত হয়ে যা আমার পরানি ঝুম। ভালোবাসা বাসি কাছে আসা আসি, চাই যা করেছে মন, ভালোবাসা বাসি কাছে আসা আসি, চাই যা করেছে মন। যাবই তোকে চাইলে সারা জীবন, হয়েছে বলি কি শোন, হারিয়ে ফেলেছি মন, করবি কি আর সেই উপহার পেয়েছি অনেকক্ষণ। একে একে হলে তুই, চাই না আর কিছুই, আমাদের যেন ঘিরে ঘিরে রাখে শাল মহলের বন। ভালোবাসা বাসি কাছে আসা আসি, চাই যা।